আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দুটো কথা বলবো, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা মনে করেন অনেক টাইম আছে, দিল্লি বহুত দূর হ্যায়, ঢাকা অনেক দূরে, এখন চলো টাইম পাস করো। অনেকে মনে করে, অনেকের কাছে অবশ্য টাইম থাকে না, আর অনেকের কাছে টাইম পাস করার জন্য কাটে না, সময় কাটতে চায় না। তো তাদের উদ্দেশ্যে বলছি যে টাইম নেই, বেশি টাইম নেই, সময় আপনার নেই। সবসময় মনে করতে হবে সময় আপনার নেই। দেখেন, কোনো কোনো সময় পজিটিভ ধারণা করা ঠিক, তাই না? কিন্তু কোনো কোনো সময়ে নেগেটিভ ধারণা না করলে আপনি বিপদগ্রস্ত হবেন। গাড়ি চালাচ্ছেন, গাড়ি গিয়ে আপনার দেওয়াল গিয়ে ডান দিকে টার্ন নেবেন, তো নেগেটিভ ধারণা পজিটিভ ধারণা, পজিটিভ ধারণা হলো যে গাড়ি নেই, আর নেগেটিভ ধারণা হলো গাড়ি আছে, না উল্টো। পজিটিভ ধারণা হলো যে গাড়ি আছে, আর নেগেটিভ ধারণা হলো গাড়ি নেই। কোনটা কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ? আপনাকে ধরে নিতে হবে যে এটা, এখানে গাড়ি আছে যদিও গাড়ি নেই। আপনাকে কি ধরতে হবে? গাড়ি আছে। তেমনি মহিলারা দেখবেন অনেক সময় বাড়ি থেকে বের হয় মুখ খুলে, ভাবছে কেউ নেই, তারপর যখনই লোক দেখে তখন মুখটা ঢাকে, এটা উচিত? আর পজিটিভ ধারণা ছিল, নেগেটিভ ধারণা যদি করত যে লোক কি আছে, লোক আছে, অতএব আমাকে সতর্ক হতে হবে, তেমনি আপনি নেগেটিভ ধারণা করবেন এখানে যে আমার হায়াত নেই। সবসময় এটা বিশ্বাস করতে হবে যে আমার সময় নেই। আছে ধারণা করলে আপনি বিন্দাস, খালাস, উদাস হয়ে যাবেন। অনেক টাইম, চলো টাইম পাস করো। যেমন আমাদের ট্রেনে হয়, প্লেনে হয়, টাইম পাস করতে হয়, বাদাম খেতে হয়, তাই না? অনেক টাইম। কিন্তু যারা দেখবেন জ্ঞানী মানুষ, তারা সঙ্গে একটা কি রেখেছে, একটা বই রেখেছে, একটা পেপার রেখেছে, পড়ছে, সে জ্ঞান অর্জন করছে। প্লেনে যাবেন 6 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা বা 17 ঘন্টা আপনার সফর, সেখানে আপনার সামনে ভিডিও রাখা আছে, ভিডিওতে আপনি জ্ঞানও নিতে পারেন আর আপনি বিনোদনও করতে পারেন, খেলা দেখতে পারেন, ফিল্ম দেখতে পারেন, আর ফিল্মের মধ্যে নোংরা জিনিসও আছে আর ভালো জিনিস, তাই না? তো যে যেমন লোক মনে করে টাইম পাস করতে হবে, কিন্তু আপনি সবসময় বিশ্বাস করবেন টাইম নেই। কেন হয়? এই জন্য যে আপনি হয়তো কালই মরে যাবেন, কালই মারা যাবেন, অথবা এমন কিছু জিনিস আছে, এমন কিছু কাজ আছে, এমন কিছু সমস্যা আছে, এমন কিছু ফেতনা আছে যে ফেতনা এসে গেলে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। এখনো মনে করেন সৌদি আরবে আছে, আচ্ছা দেশে যাব তখন দেখা যাবে। দেশের লোকেরা মনে করে, আচ্ছা হ্যাঁ এখন তো আমরা হজ ফরজ হয়েছে, এখন তো যুবক আছে, বুড়ো হইতে আবার দেখা যাবে, তাই না? এইরকম করে আমরা অনেক সময় ভাবি, আছে তো সময় কি, অনেকে অনেক টাকা পয়সা আছে, ফুর্তি করছে, অনেক টাকা আছে, সমস্যা কি, চলো খরচ করো না। অদিনের থিত আমাদের আঞ্চলিক ভাষায় বলে, মানে তুমি সবসময় প্রস্তুত থাকো যে জীবনের শেষকালে কত টাকা খরচ হবে তুমি জানো না। অনেক মানুষ আছে মারা যায় কিন্তু মেরে যায়, আছে না নেই? আপনি দেখবেন আপনার পরিবারের মধ্যেই অনেকেই মারা যায় কিন্তু মেরে যায়, সমস্ত টাকা পয়সা শেষ করে দেখা গেল বাঁচলেও না, অনেক খরচ করলেন, অপারেশন হলো, এখানে গেলেন, ব্যাঙ্গালোর গেলেন, ওখানে গেলেন, এখানে গেলেন, শেষকালে বাঁচলেও না। তো মারা গেল বেচারি, শেষকালে মেরেও গেল, আপনাকে ছেলে মেয়েদেরকে কি করে গেল, পথে বসিয়ে দিয়ে গেল। সুতরাং খবরদার এই ধারণা করবেন না, যেটাকে পজিটিভ ধারণা, যে হ্যাঁ আমার আছে, নেগেটিভ ধারণা করবেন যে আমার নেই। এই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা, তো ফিতনা প্রকাশ বা কঠিন হওয়ার পূর্বে যথাসম্ভব নেক আমলের ভান্ডারকে পুরো করে নিতে হবে, যে আমার সময় নেই, আমাকে সবসময় রেডি থাকতে হবে, আমাকে কাপড় চোপড় বেঁধে প্রস্তুত থাকতে হবে, যেমনি হুকুম হবে আই চলো মুসাফির, মুসাফির আমি রেডি আছি। আর যদি আপনি সময়ে রেডি না থাকেন, গাড়ি চলে যাবে, আপনি পড়ে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল, কাজের ব্যাপারে তাড়াহুড়ো করো। তাড়াহুড়ো সব জায়গায় ঠিক নয়, তা না, কিন্তু কোন কোন জায়গায় ঠিক। কোনো কোনো জায়গাতে ঠিক হিংসা বলছে, কোনো কোনো জিনিস যেমন আছে হিংসা করা ঠিক না, কিন্তু কোনো কোনো জায়গায় হিংসা জায়েজ করতে হয়, তাই না? তো যেমন বৈধতা আছে সেই রকমই আপনার অহংকার করা ঠিক না, তেমনি একেবারে নিজেকে ছোট ভাবাও ঠিক না, আত্মমর্যাদা আপনার থাকা দরকার, এই মিডিয়াম জিনিসটা। তো এখানে তাড়াহুড়ো করতে বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি করে কাজ করে নাও, বাদিরু বিল আমালি ফিতানান, কি থেকে ফিতনা আসার আগে, ফিতনা আসার পূর্বে পূর্বে তুমি কি করে নাও, তাড়াহুড়ো করে কাজ করে নাও, ভালো কাজটা এখনই করে নাও, এটা পরে করব। যেটাকে আরবিতে তা সুইফ বলে আর বাংলায় বলে দীর্ঘসূত্রতা, ওই যে লম্বা সূত্র বলে না, দীর্ঘসূত্রতা করছি করব, গয়ংগচ্ছ, এই যে গড়িমসি, এইটা না, যা করবার আজকেই করে নাও, কাল করতে পারবো না তুমি এটা ভেবে রেখো। বাদিরু বিল আমালি ফিতানান কা ফিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরো সমূহের মতো। অন্ধকার রাতের টুকরো আবার কি করা হয়, অন্ধকার রাত অন্ধকার, কিন্তু অন্ধকারকে টুকরো টুকরো করলে বা একের পর এক আসতেই থাকে, সন্ধ্যা হতে হতে হতে হতে রাত অন্ধকার ঘনীভূত হয়, তাই না? চাঁদ না থাকলে আরো অন্ধকার হয়, এভাবে টুকরো টুকরো অন্ধকারের মতো একটার পর একটা ফেতনা আপনার আসবে, যখন আপনি অন্ধকারের মাঝে কোনো আলো দেখতে পাবেন না। তার মানে অন্ধকার হওয়ার আগে দিনে দিনে আমরা করি সফর, এই চল এই সময় হেঁটে নেয় এখন রাত হয়ে যাবে, বলি না বলি না, তার মানে দিন থাকতে কাজটা সেরে নেয় এখনই রাত হয়ে যাবে, চাষিরা তাড়াতাড়ি করে ফসল তোলে, এ তাড়াতাড়ি কর সূর্য ডুবে গেল, তার মানে কি রাত এলেই কি হয় একটা ভয় থাকে। তো রাতের মতো যখন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো, তা ফিতনা আসার পূর্বে নেকির কাজ দ্রুত দ্রুত করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো, তখন কি অবস্থা হবে জানো? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ওয়া ইউমসি মুমিনান ইসবিহু কাফিরা, ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া। তখনকার অবস্থা পরিস্থিতি এমন হবে যে সকালে সে মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেল, সকালে সে কাফের, সন্ধ্যাবেলায় কি হয়ে গেল, মুমিন হয়ে গেল। এমনও হতে পারে তুমি মুমিন হবে, এমন হতে পারে তুমি কাফের হবে। সুতরাং মুমিন হবে না কাফের হবে আর কি, তখন মুমিন কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সকালে মুমিন ছিল, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন ছিল, সকালবেলায় কাফের হয়ে যাবে। এমনিতে মানুষের মন হচ্ছে কি, কচুর পাতার উপরে পানির মতো টলটলায়মান, শূন্য মেঝেতে পড়ে থাকা বা মরুভূমিতে পড়ে থাকা তুলোর মতো বা পালকের মতো, পাখির পালকের মতো, যেদিকে হাওয়া আসে তার উল্টো দিকে, হাওয়া যখন আসে তখন মন পাল্টে যায়। এমনি আপনার দেশের রাজনীতিতে দেখেন, একটা পার্টি উঠল বাস সবাই ওই পার্টিতে চলে গেল হাওয়াতে। তো এইভাবে যখন ফেতনা আসবে, তুমি জানো না, ভালোবাসা যা যা ভালোবাসা করে, সকালবেলায় ঠিক ছিল, সন্ধ্যাবেলায় দেখা গেল আই হেট ইউ, সকালবেলায় বলে আই লাভ ইউ, সন্ধ্যাবেলায় আই হেট ইউ, সন্ধ্যাবেলায় বলে আই লাভ ইউ, সকালে গিয়ে বলে আই হেট ইউ, কেন? সামান্য কোন একটা কারণ আছে যার ফলে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। তো এইরকমই কাফের মোমেন থাকতে থাকতে কাফের হয়ে যাবে, আর মোমেন থাকতে মুসলিম থাকতে থাকতে হঠাৎ সে অমুসলিম হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। সুতরাং এইরকম অবস্থা, এমন পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি আসার আগে তোমরা কি করো, কাজ করে নাও। আর কি হবে তখন, আর একটা পরিস্থিতি, নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে। দিন বিক্রি জানেন তো, দিনকে দুনিয়ার বদলে বিনিময়ে বিক্রি করা মানে হচ্ছে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেবে, দিনকে পিছে ফেলবে। যখনই দেখবে কম্পিয়ার, ওজন করার সময় আসছে, কোনটা ধরি কোনটা ছাড়ি, একসঙ্গে যদি দুটো পাওয়া যায় সেটা ভালো, তাই না? রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা, আলহামদুলিল্লাহ ভালো, দুটো যদি একসঙ্গে পান দুটোই পালো ভালো, তাই না? কিন্তু উপার্জন করার সময় কোনটা প্রাধান্য পাবে আপনার কাছে, দিনটা। দুনিয়াটা যদি প্রাধান্য পায় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনার নিয়তে কি থাকতে হবে, এই যারা এই দাওয়াতের কাজ করছে, যারা ইমামতি করছে, যারা মুদাররিসি করছে, তাদের সব এই যে দিনের কাজ করছে, কিন্তু আসলে যদি এই নোট কামাই হয় দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া, যেখানে দুনিয়া সেখানে ছোট, তাহলেই খবর আছে। কিন্তু আসল উদ্দেশ্য দিন প্রচার হয়, তারপরে তো পেট তো আছেই, চালাতেই হবে। সেটা যদি প্রাধান্য না পায়, দিন যদি প্রাধান্য পায়, তাহলে ইনশাআল্লাহ সে দিনও পেল এবং দুনিয়াও পেল। কিন্তু এমন সময় আসবে যে সময়ে হয় দিন না হয় দুনিয়া, তখন কোনটা চাই? দুটো পাবেন না আপনি, হয় দিন না হয় দুনিয়া। এমনও পরিস্থিতি আসবে, আপনারা ইঙ্গিতে বুঝে নেবেন, এমনও পরিস্থিতি মানুষের আসে যেখানে হয় দিন না হয় দুনিয়া। সেই ক্ষেত্রে দেখবেন লম্বা লম্বা দাড়ি নিয়ে বড় বড় আলেম, তারা কি করছে? তাদের উচিত ছিল আখেরাতকে গ্রহণ করা, কিন্তু তা না করে দুনিয়াকে গ্রহণ করছে। একসাথে দুটো না, বরং একটাকে গ্রহণ করছে, সেটা হচ্ছে কি? দুনিয়া। হতামুদ দুনিয়া, আরাদুদ দুনিয়া, দুনিয়ার এই সম্পদের বিনিময়ে তার নিজের দিনকে আখেরাতকে বিক্রি করে দিচ্ছে। এমন এক সময় আসছে, সেই সময় আসার আগে তোমরা কি করো? নেক আমল করে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বাদিরু বিল আমালে সিত্তা, ছয়টা জিনিস বা ছয়টা ঘটনা বা দুর্ঘটনা ঘটার আগে তোমরা তাড়াতাড়ি নেক আমল করে নাও। এটা শুনলে হয়তো বলবেন, ও এখন দেরি আছে হুজুর, হয়তো বা বলবেন, তবে কোনো আলেম তো তারিখ বলে দিয়েছেন কত সালে, তাই না? ছয়টা জিনিস ঘটার আগে তোমরা নেক আমল করে নাও, তবে আমরা জানি না কোন সময়, হতে পারে তাড়াতাড়ি, তাই না? সেই ছটা জিনিস কি কি? তুলু আশামসি মিন মাগরিবিহা, আবিদ দুখান, আবিদ দাজ্জাল, আবিদ দাব্বা, আবিদ দাব্বা আও খাসাত আহাদিকুম আও আমরুল আম্মা। ছড়া জিনিস কি কি গুনে নেন? এক, পশ্চিম দিকে সূর্য উঠবে। এখন কোন দিকে ওঠে? পূর্ব দিক থেকে উঠে, কিন্তু তখন সময় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, যখন কি হবে? তওবা দরজা বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ আস্তাগফিরুল্লাহ সর্বনাশ। মোল্লা রাজা বলতো ঠিক হয়ে গেছে, আল্লাহ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ খালাস সময় শেষ। যেমন কিছু মানুষ আছে, আগে পরে করব, পরে তো যখন মরণ আসবে, সেই জিবিল দেখা, আজ আজরাইল দেখার মতো, সেই যে হাতে মালি, হ্যাঁ কি ব্যাপার, আমাকে ছেড়ে দাও একটু, আমি তাহাজ্জুদ পড়ে নিই, আমি নামাজ পড়ে নিই, আবার কথা, এটা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, খালাস সময় শেষ। পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবা দরজা বন্ধ। দুই, ধোঁয়া আসবে, কিয়ামতের আগে ধোঁয়া আসবে। তিন, দাজ্জাল, দাজ্জাল তো জানেন, দাজ্জাল হচ্ছে বিশাল ব্যাপার, দাজ্জাল আসবে, আর তারই সময় হয়ে গেছে, কাছাকাছি আসছে, এই কবছরের ভিতরেই আসছে, ইমাম মাহদি আসছে, ইমাম মাহদি আসা মানেই ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল, তিনটেই একসাথে। চার, দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ হচ্ছে একটা পশু বের হবে, যে পশু মোমেন এবং মোনাফেক চিহ্নিত করবে, মানুষের সাথে কথা বলবে, জানেন কোন কোন সময়ে? আল্লাহ ভালো জানেন। ব্যাস, পাঁচ, তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত বিশেষ ব্যাপার আসার আগে, এই বিশেষ ব্যাপারটা কি? প্রথম হচ্ছে ব্যস্ততা, তুমি এখন কি আছো? ফ্রি আছো, অবসর সময়ে আছো, বলছে সময় অনেক সময় আছে, হঠাৎ করে এমন একটা ব্যস্ততা আসবে যে আর আপনি সুযোগ পাবেন না, এমন ব্যস্ততা আসবে, আপনি জানেন না কি ব্যস্ততা আপনার আসছে। তারপর অসুস্থতা, আপনি এখন ভালো আছেন, হঠাৎ করে কি হয়ে গেল? অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করে অসুস্থ হয় না? হয় না, মানুষ হঠাৎ করে মানুষ অসুস্থ, অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই যে বলছিলাম, এক সৌদি যখন হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ আজান শুনে আর ঘরে বসে বসে আফসোস করছে, হাই রে যদি আমার পা দুটো ঠিক থাকত, আমি মসজিদে গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়তাম। আফসোস করে যদি সে ঘরে নামাজ পড়ে, কিন্তু যেতে পারে না মসজিদে, কেন? হুইল চেয়ারে বসে আছে কিংবা খাটে শুয়ে আছে, তার পা দুটোই কি হয়ে গেছে? নষ্ট, অচল হয়ে গেছে, অসুস্থতা এসে গেছে, কিংবা অক্ষমতা, আপনি আর কাজ করতে পারছেন না, আর আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পাচ্ছেন না। হ্যাঁ, নামাজ আচ্ছা পড়বো, তাহাজ্জুদ যখন সময় হবে পড়বো, আর এখন আপনি যুবক আছেন, টাটকা তাজা রক্ত আপনার, মাশাআল্লাহ গায়ের শক্তি আছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে পারেন, কিন্তু এমন এক সময় আসবে দাঁড়াতেই পারবেন না, এই অক্ষমতা, অথবা শেষ হচ্ছে মৃত্যু, মৃত্যু হঠাৎ করে এসে গেলে সুযোগ পাবেন না। সুতরাং এইসব নিজের ব্যক্তিগত ব্যাপার আসার আগে তুমি নেক আমল করে নাও। আর ছয় নম্বর হচ্ছে সর্বজনীন ব্যাপার। এই সর্বজনীন ব্যাপারটা কি? ওটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সর্বজনীন ব্যাপারটা হচ্ছে মহামারী একসঙ্গে, যেমন এখন ডেঙ্গি চলছে, তাও ডেঙ্গিটা অতটা মানে খতরনাক নয়, মানে বিপজ্জনক নয়, যেমন ম্যালেরিয়া আছে, যেমন কি বলে কলেরা আছে, যেমন বসন্ত আছে, একসঙ্গে যখন আসে তো ঘরে দুটো তিনটে রোগী, তারপরে পাড়াতে গ্রামে তো আছেই, তো আম ভাবে যাকে মহামারী বলে সেই রকম আসার আগে, কিংবা ব্যাপক ফিতনা, এমন ফিতনা যে ঘর থেকে বের হলেই আপনি কোন দলে যাবেন কোন দলে যাবেন না। ফিতনা কাকে বলে? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা পরীক্ষা। আপনি জানেন না হেলাল ভালো না বিলাল ভালো, হেলাল আর বিলালে কি লেগেছে? দ্বন্দ্ব, যুদ্ধ লেগেছে, আপনি কোন দলে যাবেন? হেলালও আপনার আর বিলালও আপনার, কোন দিকে যাবেন? যেমন মায়ে বাপে যুদ্ধ লাগলে কি হয়, মা চায় না বাপ চায়, আপনার ফেতনা এসে ফেতনা। ওই যে বললে বা, বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়, এরকম অবস্থা হয়ে যাবে। তো আপনি কোন দিকে যাবেন, এটাই হচ্ছে ফেতনা। এমন ফেতনা আসা, ব্যাপক ফেতনা আসার আগে, যেমন রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা দেখেন এখন কি অবস্থা, বিভিন্ন দেশে রাজনৈতিক অবস্থা, আপনি ইসলাম করতে পারবেন না, ইসলাম ঠিক মতো আপনি পালন করতে পারবেন না, ইসলামের কাজ ঠিক মতো করতে পারবেন না, সেরকম কাজ করতে গেলে আপনাকে তকমা লাগিয়ে দেওয়া হবে, বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইসব হওয়ার আগে অথবা কেয়ামত আসার আগে, কেয়ামত সবারই জন্য হবে তাই না, আমার এই একার জন্য হবে না, মৃত্যু আমার একার জন্য হবে, কিন্তু কেয়ামত সবার জন্য হবে, সেই আসার পূর্বে তুমি নেক আমল করে নাও। আর আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে সুবর্ণ সুযোগ, গানিমাত হিসাবে ব্যবহার করো। গানিমাত কাকে বলে? মালে গানিমাত কাকে বলে? যুদ্ধে গিয়ে বিনা যুদ্ধের পরে যে সম্পদটা লাভ হয়, যুদ্ধে যুদ্ধে জয় হল, জয় হয়ে বিপক্ষের যে মাল সম্পদ ছেড়ে যায় সেটা হচ্ছে মালে গানিমত। তো এইরকম মানে বিনা পরিশ্রমের মাল, তো এটা তুমি এইরকমই জানবে, গানিমত জানবে, সুবর্ণ সুযোগ রূপে জানবে। পাঁচটার আগে পাঁচটাকে কি? প্রথম হল বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, এখন বুড়ো হওনি, এখন তুমি যুবক আছো, এই যুবকের কালটাকে যৌবনটাকে তুমি কাজে লাগাও বা বৃদ্ধ হওয়ার আগে। হে হে যুবক, হে যুবতী, তুমি বৃদ্ধ বৃদ্ধা হওয়ার আগে নেক আমল করে নাও, কারণ সেই সময় এমন আসবে যে তা করতে পারবে না। নম্বর দুই, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, এখনই অসুস্থ হয়ে পড়তে পারো, তো সেই অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে তুমি সুবর্ণ সুযোগ রূপে মনে করো। দারিদ্রের পূর্বে তোমার ধনবত্তাকে, এখন তুমি ধনী আছো, কাল যে তুমি দরিদ্র হবে না কোনো গ্যারান্টি আছে? অতএব এই সময় তোমার ধন থাকার অবস্থায় হজ করে নাও, যাকাত দিয়ে নাও, যা ভালো ভালো কাজ করে নাও, কারণ এমনও হতে পারে যে হঠাৎ করে তুমি গরিব হয়ে যাবে। ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে, তোমার এখন অবসর সময় আছে, ফ্রি আছো, এখন এই নেট দেখে অমুক দেখে তমুক দেখে সময় নষ্ট করো না, টাইম পাস করো না, বরং এই টাইমটাকে কি করো, কাজে লাগাও, তাই না? ওয়াইদা ফারাগতা ফান সব, ফাইদা ফারাগতা ফান সব, ফারেগ হলেই ইন সব, চলো লেগে যাও, মানে তুমি ফারেগ আছো, আর না অবসর সময় আছে, চল বিনোদন করি। অনেকে অবসর বিনোদন করে তাই না, একটু খালি হলো চল সিনেমা দেখতে যায়, একটু খালি হলো চল পার্কে যায়, একটু খালি হলো চল সারা সারা রাত জাগছে, রাতকে রাত জেগে নষ্ট করছে পার্কে বসে, মুরগি পুড়িয়ে খাচ্ছে আর আনন্দ করছে, কারো নামাজ আছে কারণ নেই, আল্লাহ আলমুস্তান, ফজরের নামাজের আগে সে শুয়ে পড়ে, তবে ফজরের নামাজটা জোহরের সাথে পড়েও না পড়েন আল্লাহ জানে। তো এইভাবে তুমি যে সময়টাকে নষ্ট করছো, অবসর সময়টাকে নষ্ট করছো, এমন হবে যে তোমার ব্যস্ততা এমন আসবে যে সেই কাজ আর তুমি করতে পারবে না। মরণের পূর্বে তোমার জীবনকে, এখন তুমি বেঁচে আছো, এই জীবনটাকে প্রাধান্য দাও, এই জীবনটাকে চেনো, এই জীবনটাকে সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করো তোমার মৃত্যু আসার পূর্বে। যেহেতু প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বে অনুকূল পরিবেশে বান্দা যদি সৎ কাজের অভ্যাসী হয় তাহলে তার কয়েকটা উপকারী আছে, উপকারিতা আছে। তার মানে আপনি এখন ভালো আছেন, তো এই ভালো থাকা অবস্থায় যদি আপনি কাজটা কাজে কোনো কাজ করতে অভ্যাসী, যেমন মসজিদে এসে জামাতে নামাজ পড়ার অভ্যাসী হয়ে গেলেন, তো সেইটা যদি প্রতিকূল সময়, অনুকূল সময়ে আপনি পড়ছেন, প্রতিকূল সময় যে সময়ে পড়া অসম্ভব, অসুস্থ থাকলেও আপনার মনটা কি করবে, আনচান করবে। ওই যে সাত ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক ব্যক্তি কি, যে সঙ্গে মসজিদের সঙ্গে তার অন্তর লটকে থাকবে, আল্লাহু আকবার। তো আপনি যেহেতু সুস্থ অবস্থায় এটা অভ্যেস বানিয়ে নিয়েছেন, অসুস্থ হলেও আপনি চাইবেন, ও বাবা ও কে আছে গো, যদি বাড়িতে থাকে আবার একটু মসজিদে পৌঁছে দে রে, তারপর মা লোকের দরজা থেকে বলো ও বাবা আবার একটু ধরে মসজিদে পৌঁছে দাও গো। ঘরে নামাজ পড়ার ইচ্ছা হবে না, কেন জানেন অভ্যেসটা হয়ে আছে। আর সেই অভ্যেসটা এমন অভ্যেস, আপনি দান এখন দান করেন, দান করার যখন অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন দেখবেন আপনি গরিব হয়ে গেলেও সেইখান থেকে আপনি দান করবেন, কারণ এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাই এটা উপকারিতা কি, যে আপনার অভ্যেসে পরিণত হয়ে যায়, যদি আপনি সুযোগ সময়ে আপনি করেন তাহলে যেটা অসুযোগ মানে সুযোগ সময়ে নয় সেখানেও আপনি করতে পারবেন ভালো কাজটা। প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিতেও সেই কাজ করা কঠিন মনে হয় না। যখন আপনি অনুকূল পরিবেশে কাজটা অভ্যেস বানিয়ে নিলেন তো প্রতিকূল সময় এলে তখন সেই কাজটা ভারী লাগবে না, তখন হালকা লাগবে। যেমন নামাজের উদাহরণটা নেন, আর এইভাবে সমস্ত কাজই, সমস্ত কাজ যখন আপনার প্রতিকূল সময় আসবে আরাম লাগবে, মানে কষ্ট হবে না। কেন হবে না, যেহেতু আমার অভ্যেস হয়ে আছে অনুকূল পরিস্থিতির সময়ে। ব্যাস, কিন্তু যদি কেউ সুস্থ অবস্থাতে অবসর সময়ে সৎ কাজের অভ্যেসই না হয়, তার মানে অনুকূল সময়ে, তাহলে অসুস্থ ব্যস্ততার সময়ে জুমা জামাত উপস্থিতি এবং সৎকার্য সম্পাদন করা তার পক্ষে পাহাড়ের মতো মনে হয়। সে অভ্যেসই নেই আর তার উপরে অসুখ চলে এসেছে, আর যাবে জামাতে, ও বাবা সে তো বলে সুযোগ পেলাম, সুযোগ পেলাম। ওই একদিন কে একজন প্রশ্ন করছে, হুজুর যদি কেউ বিড়ি সিগারেট খায় 40 দিন ইবাদত কবুল হবে না, নাকি কেউ ফতোয়া দিয়েছেন, তো বিড়ি সিগারেটের না মদ খাওয়ার ব্যাপারে আছে, মদ খাওয়া যদি কেউ মদ খায় 40 দিন করে কবুল হবে না, তাহলে কি নামাজ পড়বো? তার মধ্যে সুযোগ হয়ে গেল, মদ খেয়ে নিলে 40 দিন নামাজ পড়তে হবে না, তাই কি নাকি, এটা কি উদ্দেশ্য? না রে, নামাজ তুমি ছাড়তে পারবে না যদিও তুমি মদ খেয়েছ, মদ খাওয়ার জন্য তওবা করো, কিন্তু নামাজ ছাড়া হবে 40 দিন কবুল হবে না, যা পড়বো না, না নয় পড়তে হবে, কিন্তু তুমি যেহেতু তোমাকে ভারী লাগবে, একজন মদ খেয়েছে একজন বিড়ি খাও কত কষ্ট ছাড়া নিশ্চয়ই জানি, তাই না, তার পেট ফাঁপবে, তার কি হবে, মনটা খুশখুশ করবে, তো সত্যি মানে কষ্ট। কিন্তু যদি আপনি অনুকূল সময়ে অভ্যাসী হয়ে থাকেন তাহলে এটা হবে না, কিন্তু যখন আপনি অনুকূল সময়ে অভ্যাসী নন আর প্রতিকূল সময়ে এসে গেল তখন আপনার ডবল কি হবে, যেহেতু অভ্যাস নেই তখন আপনাকে খুব ভারী লাগবে, আরে সর্বনাশ, তখন আপনি আরাম খুঁজবেন, যা অসুখ হলো ভালো হলো না, রোজা রাখতে হবে না। আর দেখবেন যারা রোজা রাখায় অভ্যাসী তাদের যদি অসুস্থতা আসে বা অসুখ হয়ে যায় তখন কত আফসোস করবে, রোজা রাখতে পারছি না, হায় রে রোজা রাখতে পারছি না, যেহেতু আর তখন কষ্ট করেও রাখবে, তখন চেষ্টা করবে। যেমন দেখবেন অনেকে সুগারের রোগী, অনেকে রোজা রাখে না, তাদের হালকা হয়ে গেছে, আমি তো রোগী, কিন্তু যারা সুগারের রোগী হওয়া সত্ত্বেও রোজা রাখে না, রাখে না, তারা কষ্ট করেও রাখে যেহেতু তারা অভ্যেসই হয়ে আছে। এই কথাটা মাথায় রাখতে হবে যে অনুকূল সময়টাকে নষ্ট করে দিলে হবে না, যে অনুকূল সময়টা আসবে সেটাকে, এখন আমি জুমা পড়তে যেতে পারছি না, জামাতে নামাজ পড়তে যেতে পারছি না, বাস আমার আরাম হয়ে গেছে, এটা খবরদার না। আরবি প্রবাদে অবশ্য আছে, কুল্লু শাইইন আদা হাত্তা লিবাদা, প্রত্যেক জিনিস আমাদের বাংলাতে বলে মানুষ অভ্যেসের দাস, মানুষ অভ্যেসের দাস, যখন সে অভ্যেসই হয়ে যাবে তখন সে তার দাসে পরিণত হয়ে যাবে, ভালো অথবা মন্দ, অভ্যেস ছাড়ানো খুবই কঠিন। আর আমাদের বাংলাতে আরো বলে ইল্লত যায় না ধুলে, বা কয়লা যায় না ধুলে, আর আর স্বভাব যায় না মলে, তার মানে মরা পর্যন্ত স্বভাব সাধারণত যায় না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই যায়। তো সেই চেষ্টাটা আগে যদি আপনি করে রাখেন অনুকূল অবস্থায় তাহলে আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এতে কি হয় যে অনুকূল পরিবেশে পরিস্থিতিতে যদি আপনি আমলগুলো সৎকর্মগুলো করছেন তো তারই বরকতে প্রতিকূল পরিবেশে যদি আপনি আমল করেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য লাভ হবে। যখন আপনি প্রতিকূল সময়ে মানে খুব কষ্ট হচ্ছে আমলটা করতে কিন্তু আপনি করছেন তখন আল্লাহর পক্ষ থেকে কি হবে, সাহায্য আসবে। অর্থাৎ যে বান্দা সুস্থ অবস্থা অবসর সময়ে মহান আল্লাহ অধিকার বিস্তৃত হয় না সে বান্দা তার কঠিন অবস্থায় তিনি সহযোগিতা করেন, ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ আমার শুকরিয়া আদায় করো আর না শুকরিয়া করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাফিল আল্লাহি ফির রাখা ইয়ারিফ কাফিস সিদ্দা, আল্লাহ তাআলাকে সুখের সময়ে চেনো, তাহলে তিনি তোমাকে দুঃখের সময়ে চিনবেন। আর সুখের সময়ে তুমি সুখে কাটিয়ে দিলে, দুঃখের সময়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হ্যাঁ, এটা কেমন স্বার্থপরতা। সুতরাং তুমি যদি দুঃখের সময়ে আল্লাহকে পেতে চাও, তাহলে সুখের সময়েও তুমি অভ্যাসী হয়ে যাও, আল্লাহকে স্মরণ করো। আপনারা ইউনুস আলাইহিস সালামের জন্য শুনেছেন, ইউনুস আলাইহিস সালাম তিমির পেটে চলে গেছিলেন, তাই না? তো সেখানে মৃত্যু আসেনি, আল্লাহর ইচ্ছা নেই মারা যাননি, ভিতরে গিয়ে নিশ্চয়ই বিশাল তো খোলা জায়গা পেয়েছিলেন, সেখানে কিভাবে ছিলেন আল্লাহ জানেন, অক্সিজেন কোত্থেকে এলো সে আল্লাহ ভালো জানেন, এবং কিভাবে থাকা সম্ভব সেটাও আমরা বলতে পারবো না, বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে না আছে। তো সেখানে তিনি ছিলেন এবং তাসবি পাঠ করেছিলেন, তাই না? কি দোয়া ইউনুস বাসানন্দার? এখন বোধ হয় উনি মাছের পেটেই আছেন। হ্যাঁ, দোয়া ইউনুসটা কি? দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই জন্য বলা হয় যদি খুব কষ্ট আছে, খুব বিপদে আছে, আল্লাহকে ডাকো। কি বলে ডাকবে? ইউনুসের ডাকার মতো ডাকো, যিনি তিমির পেট থেকে আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের জন্য এক জায়গায় বলছেন, ফা ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন। যদি সে বা ইউনুস তাসবিহ পড়নে ওয়ালাদের অন্তর্ভুক্ত না হতো, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত। এখানে একটা প্রশ্ন আসবে, কিয়ামত পর্যন্ত কি মাছটা কি কিয়ামত পর্যন্ত বাঁচত? জানি না, আল্লাহ জানে, হতে পারে ওই মাছটা বাঁচত, আর না হয় উদ্দেশ্য হলো যে মাছটা মারা গেলেও সে মানে মাছের পেটে থেকে ওইখানেই তার যে বলা হয় যে অংশ নিয়ে মানুষকে আবার পুনরায় পুনরুত্থিত করা হবে, সেই অংশটা হয়তো সমুদ্র গর্ভেই থেকে যেত, আল্লাহ তাআলা সেটাই বলেছেন, অথবা ওই মাছটা বাঁচত, জানি না, সেটা বলতে পারবো না। কিন্তু এখানে কথা হল, সে যদি আল্লাহর তসবি পবিত্রতা মহিমা ঘোষণা না করত, তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত। এই তসবিটা কখন, এই তসবির ব্যাপারটা মাছের পেটে নাকি মাছের পেটে আসার আগে? দুটো তফসির আছে, একটা তফসির যে মাছের পেটে বলেছিলেন তার জন্য আল্লাহ বলছেন, আর একটা ব্যাখ্যা হচ্ছে যে মিসাববিহীন, যখন বলা হয়েছে বহু বচন, তো মাছের পেটে তো উনি একা ছিলেন, তো এখানে বহু বচন শব্দ কেন আনা হলো? যে তসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকত। অতএব মাছের পেটে আসার আগে যেসব লোকরা তসবিহ পড়ত, ইউনুসও পড়তেন, আর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আসার আগে, বিপদে পড়ার আগে, যেহেতু তিনি ইবাদতকারী, ইবাদত গুজার ছিলেন, নামাজি ছিলেন, তসবিহ পাঠকারী ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে বিপদে এসে কি করলেন, বিপদে পড়ার সময় সহযোগিতা করলেন, আর সেখানেও তিনি তসবিহ পাঠ করতে তৌফিক লাভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বুঝতে পেরেছেন? তিন নম্বর উপকারিতা হচ্ছে, যদি বান্দা প্রথম বাধাহীন অবস্থা থেকে নেক আমলে অভ্যাসী হয়, তাহলে বাধার সম্মুখীন হওয়ার পরেও তার নেক আমলের স্বভাব লাভের ধারাবাহিকতা অব্যাহত থাকে। কি বুঝলেন? মনে করুন আপনি সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়তেন, তাই না? অসুস্থ হয়ে গেলেন, তাহাজ্জুদটা বন্ধ হয়ে গেল, স্বভাব পাবেন? এই যে অবশ্যই, তাই না? আপনার নিয়ত আহা, মনটা আনচান করছে, আহা তাহাজ্জুদ পড়তে পারলাম না আজকে, এ আল্লাহ অসুস্থ হয়ে গেছি, রোজা বন্ধ হয়ে গেল, যা পারলাম না, রোজাটা চলে গেল। তো এই যে আপনি সুস্থ অবস্থায় যেহেতু পড়তেন নামাজ, তো অসুস্থ অবস্থায় থেকে আপনি মুসাফির, আপনি বাড়িতে থাকতেন তখন ঠিক তাহাজ্জুদটা পড়তেন, সফর অবস্থায় গিয়ে কষ্ট লাগছে পড়তে পারলেন না, তো সফর অবস্থায় আপনি তাহাজ্জুদের স্বভাব পাবেন না? পাবেন না, পাবেন, এ কথা আমরা জানি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিন মুবিন, সূরা ইয়াসিনের আয়াত, যে আমরা বা আমি আল্লাহ তাআলা আমি তোমাদের মৃত ব্যক্তিদেরকে জীবিত করব, এবং তোমাদের লিখে রাখব বা লিখে রাখি তোমরা যা আগে প্রেরণ করেছ, এবং তোমাদের যে নিশান, তোমাদের যে চিহ্ন, তোমাদের যে নিদর্শন, তোমাদের যে ছেড়ে যাওয়া লক্ষণ বা এইসবগুলো যেগুলো ছেড়ে গেছ, সেগুলো আমি সব লিখে লিখে রাখছি, তোমাদের পরবর্তীতে যে তোমার ছেড়ে যাচ্ছ, আমি একটা বই লিখেছি, বই ছেড়ে গেলাম, আমি মারা গেলাম, আমার এই বইটা ছেপে ছেপে মানুষ যুগে যুগে যুগে যুগে, তো আল্লাহ তাআলা এগুলো কি করবেন, লিখে রাখবেন, তাই না? আপনি নামাজ পড়তে আসছেন, নামাজের যে আপনার চিহ্ন হচ্ছে রাস্তায় আল্লাহ আকবার, সব লেখা আছে আল্লাহ তাআলার কাছে, ইমামে মুবিনে লেখা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, যখন বান্দা অসুস্থ হয় অথবা সফরে যায় তখন তার জন্য ওই আমলের মতোই সব লেখা হয় যা সে গৃহে থাকা অবস্থায় সুস্থ শরীরে আদায় করত। আল্লাহ আকবার, এছাড়া বড় কথা আছে? তাহলে বোঝা গেল যে সুস্থ সময়ে, অনুকূল সময়ে বা সুযোগের সময়ে বা সুবিধার সময়ে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, তাহলে ও যখন পরিস্থিতি প্রতিকূল হবে, অসুস্থ অবস্থা হবে, সুযোগ থাকে না এমন অবস্থা, বিপজ্জনক অবস্থা হবে, তারপরে মানে চারিদিকে অসুবিধা হবে, তখন আল্লাহ তাআলা আপনি যদি ইবাদতটা নাও করতে পারেন, তখন আল্লাহ আপনার কি করবেন, সবটা ঠিক জারি রেখে দেবেন। আপনি গায়ের হাজির থাকলেও আপনি বেতন পাচ্ছেন, হাজির ছিলেন যেহেতু আপনার জানা আছে যে আপনি উপস্থিত থাকা অবস্থায় ভালো কাজ করেন, এই জন্যে গায়ের হাজি, অনুপস্থিত চলো তাও বেতন আপনার কি আছে, জারি আছে, চালু আছে। আল্লাহ আকবার, এটা হচ্ছে আল্লাহর রহমত, এই হচ্ছে আল্লাহর রহমত বান্দাদের প্রতি। সুতরাং আজকে যে কথাটা হলো, সে কথাটা হলো এই যে আমাদেরকে সত্তর তাড়াতাড়ি, মানে যে কোনো কাজ করব, এ নয় যে পরে করবো, আচ্ছা দেখা যাবে দেশে গিয়ে করব, কি এক মাস পরে করব, কি আগামী বছর করবো, না এক্ষুনি যখন সুযোগ আছে এক্ষুনি শুরু করে দাও, এক্ষুনি করে নাও, কারণ কাল তোমার কি হবে তুমি জানো না। আশা করি আমরা এর থেকে উপদেশ পাব এবং নিজেদেরকে সতর্ক করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছি হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে উনি বলছেন যে সূর্য যে পশ্চিম দিক থেকে উদয় হবে সেটা কতদিন থাকবে, বা সূর্যটা কদিন উদয় হবে, একদিন বাস, ওই একদিন, সাধারণ দিন, লম্বা দিন হবে একমাত্র দাজ্জালের সময়। দাজ্জালের সময় প্রথম দিনটা হবে কত, এক বছর, তারপরে এক মাস, তারপরে এক সপ্তাহ, ওই দাজ্জালের সময় দিন লম্বা হবে, বাকি অন্য সময়ের কথা নাই। যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেটা একদিন, একদিন উঠবে, তারপরে আবার স্বাভাবিক নিয়মে আবার পূর্ব দিক থেকেই সূর্য উঠবে। না না না, সব ওগুলো সহি হাদিসে এরকম কথা নেই। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না যদি আপনার বৃষ্টি ইত্যাদির কারণে বরফ বসে পড়ছে, জামাত নষ্ট করব না, জামাতটা যাতে না যায়, জামাতের সবটা যাতে পাই, তার জন্য মসজিদের লোকেরা কেবল, বাড়ির লোকেরা পারবে না, মসজিদের লোকেরা জামাতে দুই ওয়াক্তের নামাজকে জমা করতে পারবে, যেমন মুসাফির অবস্থায় দুই ওয়াক্তের নামাজকে করা যায়, তাই না? যেমন আসরের সাথে মাগরিবকে জমা করা যায়, তাই না বাচ্চা? জি, দেখছেন আমি এই জন্যই বললাম মাথার পেটে আছে। মাগরিব আসরের সাথে মাগরিবকে জমা করা যাবে? তাহলে আমি এশার নামাজ পড়তে গেলে, আমি খুব ঠান্ডা, তো ফজরের নামাজটা জমা করে নি, হবে তাহলে? জি বললে হবে, একটু খেয়াল করে শুনে বলেন যে হ্যাঁ কি। হ্যাঁ, তাহলে জোহর আসর একসঙ্গে জমা করা যাবে, আর মাগরিব এশা একসঙ্গে, ব্যাস ফজরটা জমা করাই যাবে না। এই দুটো চারটে নামাজের ক্ষেত্রে দুই দুই চার সুযোগ দেয় আল্লাহ তার পক্ষ থেকে, সুযোগ এসেছে যে আমরা এটা করতে পারি। বৃষ্টি হচ্ছে, ঝনঝনমুখী বৃষ্টি হচ্ছে, দেখলাম যে নিম্নচাপ, তাই না? যেমন এই যে কদিন আগে বুলবুল, নার্গিস আর কি কি সব আসছে, জানি যে হ্যাঁ কয়েকদিন চলবে। তো জামাতে যখন এসেছি, তখন জামাতে আসরের সময় হয়তো আসতে পারবো না, কাদা হয়ে যাবে বা ঝড় বেড়ে যাবে বা বৃষ্টি বেড়ে যাবে, তো চলুন ইমাম সাহেব জমা করে নি, দিয়ে চার রাকাত আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে, সুন্নত পড়লেন, পড়ে আপনি জোহরের জামাত শুরু হলো, জোহরের জামাতের পর যেমনি সালাম ফেরা হয়ে গেল, আবার একামত দেওয়া হবে, আজান না, এক আজানে দুই একামতে, যেমন সফর মুসাফির অবস্থায় করা হয়, তো এক আজানে শুধু জোহরের আজানে জোহর আসর পড়ে নেবেন, দিয়ে সুন্নত আপনি পড়েন, জোহরের সুন্নতটা পড়ে তারপরে আপনি বাড়ি চলে যাবেন। তেমনি মাগরিবের সময় দেখলেন এত বৃষ্টি নেমে গেল, তার ম্যাচের সময় আসা যাবে না, চল মাগরিবের সময় এশাটাকে কি করে নাও, জমা করে নাও, এক আজান দুই একামত, ঠিক আছে। যদিও আপনার কি বলে নামাজ পড়ে বাড়িতে গেলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল, আবার এশার নামাজ পড়তে হবে না, আপনার এশার নামাজ জমা করেছেন, আপনি রিয়াজ গিয়েছিলেন, রিয়াজ থেকে ফিরে আসছেন, এসে হোতা পার হয়েছেন আর আপনার মাগরিবের সময় হলো, হোতা পার হয়েছেন বা হোতা এসেছেন মাগরিবের সময় হলো, এখানে হোতা মোটামুটি কত 60 কিলোমিটার হবে তাই না, তো ওখানে মাগরিবের সময় হলো, আপনি ভাবলেন মাগরিবের সাথে এশাটা জমা করেননি, দি মাগরিব এশা জমা করে পড়লেন, মাগরিব 3 রাকাত আর এশা 2 রাকাত পড়লেন, পড়ে মাজমা এলেন তখন এশার আজান হয়নি, এবার এশার আজান হলো আপনাকে এশা পড়তে হবে না, আপনি যেহেতু আপনি আপনার সুযোগ ছিল, আপনার ছুটি ছিল, সেই ছুটিতে পড়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার ভালো, আর যদি নফল স্বরূপ গিয়ে পড়েন তো চলবে, আপনি নফল পড়তে পারেন, কিন্তু আপনার ফরজ আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ছুটি আছে, আর কিছু আছে, একা না আপনি একা জামাতের জন্য পড়া, এটা একা তো আপনি বাড়িতে পড়তে পারবেন, আপনি আসতে পারবেন না একা, তো মসজিদে তো আর পৃথক বৈশিষ্ট্য আর কিছু নেই যে মসজিদে পড়াটা একা পড়া ভালো, একে একা যখন পড়তে হবে তো বাড়িতেই পড়বেন, যদি আসতে না পারবেন বাড়িতে একা পড়ে নেবেন, একা মসজিদে জমা করবেন না, বুঝতে পারছেন, জামাতের জন্য এটা। হ্যাঁ আর কিছু, মদ পান করা হারাম, সিগারেট বিড়ি পান করাও হারাম, দুটোই হারাম, কিন্তু হারামে হারামে তফাত আছে, হারামে হারামে তফাত আছে, খুন করাও হারাম আর ব্যভিচার করাও হারাম, দুটো কি সমান না, তো এইরকম মদ মদ হারাম ঠিক কথায়, কিন্তু বিড়ি সিগারেট হারাম, কিন্তু মদ আর বিড়ি সিগারেট এক না, বুঝতে পারছেন, কেউ যদি মদ পান করে তো তা বলা হয়েছে 40 দিনের ইবাদত কবুল হবে না, তার শাস্তি বর্ণিত হয়েছে, কিন্তু বিড়ি সিগারেট যদি কেউ পান করে তাহলে তাকে কেউ মদের মতো শাস্তি দেওয়া হবে না, তার কারণ এর কোনো নাস নেই, এর কোনো নেই, এর উপরে ওকে কিয়াস করা যাবে না, কারণ বিড়ি সিগারেট খেলে যে অবস্থাটা হয় মদ খেলে তার থেকে অনেক গুণ বেশি হয় তাই না, মদ খেলে বুঝতেই পারছেন যে লোকে তার হুঁশি থাকে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিড়ি সিগারেট খেলে হয়তো সাময়িক কিছু হয়, ঝিমুনি হয় ইত্যাদি হয় ভুলবকে, কিন্তু ওই রকম হয় না পরিস্থিতি, সুতরাং মদ বিড়ি সিগারেটকে মদের মতো মনে করা, আর তার থেকেও অবাক কাণ্ড যে পেপসি টেপসিকে মদ মনে করা, পেপসি টেপসি তো কোনো ব্যাপার নেই তাই না, কিন্তু হ্যাঁ যদি তাতে অ্যালকোহলের ইয়ে থাকে, অংশ থাকে, তারপরে ওটাকে কি বলে সুরে বলে কে কে বলে সুরে চর্বি আছে কি আছে, যদি তার প্রমাণিত হয় তাহলে খেও না, তারপরে গ্যাস জাতীয় কি গ্যাস তো নয় ঝাঁঝালো ঝাঁঝালো জিনিস আপনার খেলে সত্যি পেটে অসুবিধা হয় তো খেও না, কিন্তু হারাম বলবো মদ বলবো মদের অপর নাম বলবো এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি, মানে এরকম বাড়াবাড়ি বুঝ ঠিক না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।